पिया रे पिया रे कादे ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। এই পথে আজ আছি একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়, পিয়ারে পিয়ারে পিয়ারে কাঁদে মন কাঁদে হিয়ারে। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত। ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত। দিল ব্যথা আধারের নীরবতা, মনে জাগে আকুলতা মেঘে ডাকে যা। পিয়ারে পিয়ারে পিয়ারে কাঁদে মন কাঁদে হিয়ারে। ভালোবাসা মিছে নয় অভিনয়, কাল যদি তবু ভুল মনে হয়। ভালোবাসা মিছে নয় অভিনয়, কাল যদি তবু ভুল মনে হয়। ঘর ছেড়ে চলে এসে এত দূরে, প্রেম যেন খুঁজে ফেরে তার পরিচয়। পিয়ারে পিয়ারে পিয়ারে কাঁদে মন কাঁদে হিয়ারে।